الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم الأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين সূরাতুল মুরসালাত থেকে কয়েকটি আয়াত পাঠ করলাম গত দুই দর্শ এই সূরা থেকে হয়েছিল সূরাতুল মুরসালাত রব্বুল আলামিন বলছেন আলাম নাজালিল আরদা কিফাতা আমি কি জমিকে ধারণকারী রূপে বানাইনি কাকে কাকে ধারণ করে বলছে বলছেন আহিয়ান ওয়া আমওয়াতা জীবিতদেরকে এবং মৃতদেরকে অর্থাৎ জমি আমাদেরকে বহন করে আছে জমির মাথায় আমরা আছি তাই না জমির পৃষ্ঠে আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা আল্লাহ জমিকে আমাদের অনুগত করে দিয়েছে অতএব তোমরা তার কাদের উপর চলাফেরা করো মানকিব কাদ তার পৃষ্ঠে চলাফেরা করো তো রব্বুল আলামিন বলছে এ হলো আমার সৃষ্টি আমার নিয়ামত আলাম নাজালিল আরদা কিফাতান আহিয়া আও আমওয়াত আচ্ছা জমিকে জমি আমাদের অনুগত আমাদের কল্যাণার্থে রব্বুল আলামিন আমাদের অনুগত করিয়ে দিয়েছেন জমিকে জমিতে আমরা বাড়িঘর বানাই যারা জীবিত বাড়িঘর বানিয়ে তাতে আমরা অবস্থান করি আর যারা বাড়িঘর বানাতে পারছে না এরকমও পাওয়া যায় যারা খোলা আকাশের নিচে জমিনের উপরে অবস্থান করে মাঝে মধ্যে এরকম দেখা যায় তো এরা হচ্ছে জমি তো জমিকে আল্লাহ বলছেন কিফাতান ধারণকারী বহনকারী রূপে আল্লাহ পাক জমিকে আমাদের জন্য বানিয়েছেন আহিয়ান ওয়া আমওয়াতান এবং মৃতদেরকে মৃতদেরকে কিরকম আমরা মৃতদেরকে কবরে রাখি মাটিতেই মৃত থাকে কবরের ভিতরে কবরস্থ করে রাখেন তো মাটি জীবিত এবং মৃত সবাইকেই তার মধ্যে রাখে তো আল্লাহ বলেছেন এটা কি আমি করিনি আলাম নাজালিল আরদা কিফাতান আহইয়া ওয়া আমওয়াতান এমনি ভাবে ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত আর এই জমির উপর আমি উঁচু উঁচু পাহাড় মজবুত সুদৃঢ় পাহাড় তৈরি করে রেখেছি সুবহানাল্লাহ যদি এই সব পাহাড় না থাকতো তাহলে জমি এরকম হিলত পাহাড়ের তিন হিসা তিন ভাগের এক ভাগ হচ্ছে উপরে আর দুই ভাগ প্রায় জমির নিচে সুবহানাল্লাহ বৈজ্ঞানিকেরা তারা পেশ করছে যে আল্লাহ পাক তো বলেন জিবালা আউতাদান পাহাড় হচ্ছে পেরেক স্বরূপ তো পেরেক দেখা যায় পেরেক আমরা যেভাবে দেখি পেরেক এক সাইড একটু ছোট আর একটু লম্বা না তো তারা বলছে লম্বা দিকটা পেরেকের জমির নিচে আর ছোট দিকটা জমির উপরে সুবহানাল্লাহ আচ্ছা ১৪০০ বছর পূর্বে বিজ্ঞান এতটুকু পৌঁছেছিল না ইমকে, হয়তো কিছুটা তা অনুমান অনুমান করেছে, ইসু বলেছে আলহামদুলিল্লাহ মজুদ। ঈসা আলাইহিস ইসলামের জন্মের 500 বছর পূর্বে ছিলেন ফেসাগোরস, আরেকজন ছিলেন বেতলিমুস, ঈসা ইসলামের জন্মের 100 বছর পূর্বে। কোনো কোনো উলামা এরকম উল্লেখ করেছেন, বিদ্যারেরা তফসিরের কিতাবে পেয়েছে। তো বিজ্ঞান চর্চা ওদের থিওরি অনুযায়ী চলছে, ফেসাগোরস আর বেতলিমুস। ফেসাগোরসের থিওরির সাথে কোরআনের থিওরি মিলে যায়, সুবহানাল্লাহ। এবার এই যে পেরেক কিরকম নিচে কিরকম তাহাত, আপনারা যদি ছবি দেখেন তাহলে হুবহু বুঝবেন ওই রকমই, যেভাবে আল্লাহ বলেছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেক স্বরূপ বানিয়েছি, সেম এরকমই দেখা যায়, সুবহানাল্লাহ। তো আল্লাহ এখানে বলছেন ওয়াজআলনা ফীহা রাওয়াসিয়া শামিখাত, রাসিয়া এর বহুবচন, রাসিয়া মজবুত, দৃঢ় দৃঢ়ভাবে পুথিত, দৃঢ়ভাবে পুথিত। আমরা জানি আরবিতে মিরসাত বলে অ্যাঙ্করকে, অ্যাঙ্কর বুঝেন শিক্ষিত ইংলিশ, অ্যাঙ্কর কাকে বলে, ওই যে জাহাজ, বড় জাহাজ, বড় নৌকা বা এরকম কিছু, নদীকে নদীতে আটকিয়ে রাখার জন্য এটা কিছু ফেলে না, ওটাকে কি বলে, গ্যারাফি, ওটাই তো অ্যাঙ্কর। যে আপনারা যা বলে আমি জানি না, বাংলা আমি বলি লঙ্গর, হ্যাঁ দা এইটা আরো সহজ, লঙ্গর, লঙ্গর না, হ্যাঁ দা লঙ্গর, অ্যাঙ্কর দেখবেন অ্যাঙ্করের ওই ছবি ছবি তো এটাই আছে অ্যাঙ্কর। একটা হচ্ছে ইলিম আর একটা হচ্ছে বাস্তবতা, আমি ছোটবেলা দেখেছি ওরকম, তেমন আর দেখি না তো, সব এখানে নদীতে এরকম বাড়িতে জাহাজ বাহাজ আছে এরকম রাখত। তো এটাই হলো মিরসাত, আল্লাহ ওইরকম বলছেন রাওয়াসি সুদৃঢ় পাহাড়, আবার বলছেন শ্যামী খাত উঁচু উঁচু। এমনি তো আমরা উঁচু দেখছি কিন্তু নিচের অংশ তো আমরা দেখছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিচের অংশ বর্তমানে বৈজ্ঞানিকেরা তারা বিজ্ঞান চর্চা করে আমাদের সামনে পেশ করছে। আবার অনেক বৈজ্ঞানিক কোরআন কেরিমের এগুলি যাচাই করে তারা বলছে কোরআন বরহক, কেউ কেউ বলেছেন যে আমি এটা অস্বীকার করতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এই কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বই নিয়ে এসেছে এটা আসলে তার হবে না, এটা আমি বিশ্বাস করি এটা মওলার পক্ষ থেকে এসেছে, রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে, যারা চর্চা করে। কিন্তু অনেকে আছে মানে বুঝে ইমান আনে না, ওইটা আরেক ব্যাপার, কিন্তু বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে স্কুলে গেলেন না, কলেজ নাই, কিছুই নাই, ভার্সিটি পড়ে কিছুই নাই, সা কিরকম বলে দিন দেখেন, বলছেন ওয়াজআলনা ফীহা রাওয়াসিয়া শামিখাত ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, আবার আমি তোমাদেরকে মিষ্ট পানি পান করাচ্ছি, সুবহানাল্লাহ, মিঠা পানি খাচ্ছি না এখানে তো, তবুও একটু অসুবিধা, আমাদের দেশে দেখছেন কি অবস্থা, এখন আমি তো যে সব জায়গায় গেলাম ওরা এই পানি খায়, ওই টিউবওয়েলের পানি, আর কোনো কোনো জায়গায় এখনো আছে ভালো ভালো পুকুরের পানি পর্যন্ত মানুষ পান করে, এখনো আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ, হ্যাঁ মিষ্ট পানি। কোনো কোনো জায়গায় আছে, আমি এই জায়গায় গেলাম, এক জায়গায় ঝর্ণা আমার বাড়ির কাছে আশপাশেই, অটোমেটিকলি ঝর্ণার পানি, আর ঝর্ণার পানি কি বুঝতেন কিরকম, কত স্বচ্ছ, ডিস্টিল ওয়াটার, ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, আর এগুলো ওই পাহাড় পাহাড়ের ইয়েই থাকে, ওগুলো ঝর্ণা পড়া বেশি উঁচু টিলে বিলা ওইসব জায়গায়, ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা। তো এইসব নিয়ামত পেয়েও তোমরা কি বুঝো না, চিনো না আমার একত্ববাদ, বলেন সুবহানাল্লাহ। এত সত্ত্বেও যারা মানে না তাদের জন্য ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস হবে, আর সেদিন বলতে কোন দিন, কিয়ামতের দিন। এরপর আল্লাহ বলছেন انطلقوا الى ما كنتم به تكذبون انطلقوا الى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب انها ترمي بشرر كالقصر كانه جماله صفر ويل يومئذ للمكذبين تمرا چلو অর্থাৎ কাফিরদেরকে বলা হবে তোমরা চলো ওই বস্তুর দিকে যে বস্তুকে তোমরা অস্বীকার করতে ওই জিনিসের দিকে তোমরা চলো যে জিনিসকে তোমরা অস্বীকার করতে তার মানে জাহান্নামকে যে তোমরা অস্বীকার করতে জাহান্নামের দিকে তোমরা এগিয়ে চলো ইনতালিকু ইলা যিল্লিন যি থালাথি শুআব তোমরা চলো এমন ছায়ার দিকে যেটি হলো তিন শাখা বিশিষ্ট জাহান্নামের আগুন তিন শাখা তার শৃঙ্গটা বোঝা যাচ্ছে তিন শাখা হবে কিরকম ওটা যখন মানুষ জাহান্নামে যায় তখন বুঝবে আস্তাগফিরুল্লাহ আলামিন আমরা জাহান্নামে যেতে চাই না দরকার নাই তাই না কিন্তু আমরা জান্নাত যদি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বানাক দোয়া করি আমরা জান্নাতে বসে দেখব নাজারা করব জাহান্নামীদের কি অবস্থা বুঝতে পারছেন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার তোমরা কি কারণে জাহান্নামে এসছো লে তোমরা আসছে কেন জাহান্নামে পৃথিবীতে তোমরা খুব ভালো অবস্থানে ছিলে সৌর্যবীর্যের অধিকারী ছিলে বরত্বের অধিকারী ছিলে অনেক বড় বড় কোটিপতি আর শিল্পপতি আর এইরকম মোবাইল 1436 2015 হওয়ার আগে 2020 তোমরা বের করেছ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আলাদি কই বড়াই শুধু সারাদিন লেংটা ছবি দেখে আর কোনো কাজ নেই খবরদার অহেতুক সময় নষ্ট করবেন না আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ দূরে থাকতে নাই কাছে আসবেন এই সময়টা যদি আপনি ঘরে থাকতেন ঘুমায় যদি অসুবিধা নেই না ঘুমালে কি করবে একটা কাজ তো করতে হবে তো বেশিরভাগ মানুষ ভালো কাজে সময় ব্যয় করে না খারাপ কাজে এবারে আপনার যদি আপনার সাথী আপনার রুমমেট আপনার ওয়ার্কমেট যারা আছে ওরা যদি হয় গলত তো আপনি তো কি করবেন তো এই এই হলো আমাদের একটা সুবর্ণ সুযোগ আল্লাহর শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল আর করম আল্লাহ পাক আমাদেরকে এইসব মাদ্রাসা আর স্কুল করে দিয়েছেন আমাদের জন্য যেন আমরা এইসব প্রতিষ্ঠানে এসে দিন শিখি সময়টা আমরা ভালো কাজে লাগাই আলহামদুলিল্লাহ বলছেন ইনতালিকু ইলা যিল্লিন যি থালাথি শুআব ওই জাহান্নামীদেরকে কাফিরদেরকে বলা হবে তোমরা যাও এমন ছায়ার দিকে অর্থাৎ জাহান্নামের ধোঁয়া আর অগ্নিশিখা মানে ছায়াকুল যি থালাথি শুআব যে অগ্নিশিখা যে ছায়ার তিন শাখা হবে লা যালিল ওয়া লা ইগনি মিন আল-লাহাব যেটা বাস্তবে ছায়া নয় ছায়া দিবে না আর ওয়া লা ইগনি মিন আল-লাহাব অগ্নিশিখা থেকে তোমাকে রক্ষাও করবে না আগুন থেকে তোমাকে রক্ষা করবে না যাও এমন আগুনের দিকে নাউযুবিল্লাহ মিন যালিক ইন্নাহা তারমি বিশাররিন কাল-কাসর এই জাহান্নাম এমন এমন অগ্নিস্ফুলঙ্গ নিক্ষেপ করছে যেগুলো হবে বড় বড় দুর্গের মতো কাসরের মতো প্রাসাদের মতো বলছেন কাআন্নাহু জিমালাতুন সুফরা যেমন ওইটা কালো অথবা পিতবর্ণের উট ওইরকম মারবে অগ্নিস্ফুলঙ্গ যেরকম বড় বড় উটের মতো পিতবর্ণের অথবা কালো কালো বর্ণের কালো রঙের উঠের মতো এরকম বড় বড় অগ্নিশৃঙ্গ ছুড়বে নিক্ষেপ করবে কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন তারপর বলছেন হাযা ইয়াউম লা ইয়ানতিকুন এটা হলো এমন দিন যেদিন কাফিররা কথাই বলতে পারবে না আর কথা বলে কোনো ফায়দা নেই তো কথা বলে কোনো ফায়দা নেই ওরা হচ্ছে অপরাধী হাদা ইয়াউমুলা ইয়ানতিকুন ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদেরকে অনুমোদন দেয়া হবে না যে তারা উজর পেশ করবে, কারণ উজর পেশ করবেন কোন জায়গায়, এই জায়গায় গুনাহ খাতা হয়েছে, এখানে আল্লাহর দরবারে উজর, ইয়া রব গুনাহ করেছি মাফ করো, তাই না? এখানে উজর পেশ করুন রবকে, রব মাফ করে দিবে যদি সত্যিকারে তওবার মাধ্যমে, যত বড়ই পাপী হন আপনি, যত বড়ই গুনাহগার হন, আল্লাহর দিকে রুজু করে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু কিয়ামতের দিন উজর পেশ করতে পারবেন? না, উজর নাই। ওয়ালা ইউযানু ফায়াতাযিরুন ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, সেদিন ওইসব মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস। হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুমুল আউয়ালিন, এই হলো মীমাংসার দিন, কাল কিয়ামতের দিন হবে ফয়সালার দিন, রায়ের দিন, ওখানে আমল নাই, বুঝছেন? মীমাংসা। জামা'নাকুমুল আউয়ালিন, আল্লাহ বলবেন আমি তোমাদেরকে জড়ো করেছি এবং তোমাদের পূর্ববর্তী সবাইকে জড়ো করেছে। সুবহানাল্লাহ, একই মাঠে কাল কিয়ামতের দিন সবাই, যদি একদম আদম আলাইহিসসালাম থেকে নিয়ে সর্বশেষ যে ব্যক্তি আসবে পৃথিবীতে, সবাই যদি শুধু মানুষই জড়ো হয় তাহলে কি হবে অবস্থা? আচ্ছা, মানুষ এবং জিনও তো থাকবে, অন্য সব জন্তু প্রাণী, ওরা সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করবেন। সহ তারপরে ওদেরকে ওদের ব্যবহারে বলা হবে, কোন তোরা বা তোমরা মাটি হয়ে যাও, আমার মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ তো আর মাটি হবে না, জিন মাটি হবে না, মানুষ আর জিন, আমাদের হিসাব হবে, ভালো কাজ করবে ভালো পথ ইনশাআল্লাহ জান্নাহ, আর খারাপ কাজ খারাপ পথ। ডান পথের প্রতীক থাকলে ডান পথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকবেন আর জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, আর গলত পথে থাকলে আবু জাহেলদের সাথে। তো আমরা সবাই কার সাথে থাকতে চাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে। আজকে জুম্মার রাত, আল্লাহর কাছে চাই, আল্লাহকে বলি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর কর। বলছেন হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুমুল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যদি কোনো রকমের অপকৌশল করতে চাও, করতে পারো তাহলে করো, আল্লাহর বিরুদ্ধে কিছু করতে পারবে? আল্লাহ পাকড়াও করলে তুমি আল্লাহ, ওই যে আল্লাহ যে শিকল দিয়ে বাঁধবে, শিকল ভেঙ্গে ছেড়ে ফেলে তুমি চলে যেতে পারবে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, লা মা ইমকিন, সংক্ষিপ্ত আর বেশ ব্যাখ্যা করা যাচ্ছে না, তো সময় কম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, সেদিন এই সব অবিশ্বাসীদের জন্য হবে ধ্বংস। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমিন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দিন, আমিন। জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।